اللهم صل على محمد وآل محمد. عظم الله لكم الأجر يا شيعة بقرب محرم وما هي إلا أيام. وننادي يا حسين يا أبا عبد الله. عظم الله لك الأجر يا رسول الله ويا أمير المؤمنين ويا فاطمة يا سيدتي نساء العالمين. إنا لله وإنا إليه راجعون. মালিক হলেন হুসাইন, বাদশাহ হলেন হুসাইন, হুসাইন নিজেই ইসলাম ও ইসলামের প্রতীক হলেন হুসাইন। যদিও তিনি কুরবানি দিয়েছেন ইসলাম রক্ষার্থে, কিন্তু ইয়াজিদ লানাতির হাতে ইসলামকে ধ্বংস হতে দেননি। সত্যি লা ইলাহার প্রতিষ্ঠাতা হলেন হুসাইন। এ কথা বলেছেন আজমিরের বলি খাজা মাইনউদ্দিন চিস্তি। শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দিয়াস্ত হুসাইন, দিন পানা আস্ত হুসাইন, সরদাদ নদাদ দস্তর দস্ত ইয়াজিদ, হক খাক বিনায়ে লা ইলাহ আস্ত হুসাইন। ভাই তো আজ সারা পৃথিবীর মানুষ তার রওজায় হাজির হয়ে বলেন লব্বাই ক্যা হুসাইন, লব্বাই ক্যা হুসাইন, অর্থাৎ ওহ আমার হুসাইন, আমি আপনার সেবায় উপস্থিত। এ সেই কারবালার ভূমি যেখানে পৃথিবীর সর্ববৃহৎ ধর্মীয় জনসমুদ্র দেখা যায়। কোটি কোটি সত্যবাদী মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্তর থেকে জাতি ধর্ম ও বর্ণ নির্বিশেষে একত্র হন। শুধুমাত্র সেই শহীদ সম্রাট হযরত ইমাম হুসাইন আলাইহিসসালামের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে। কারণ 61 হিজরিতে ওই সত্যের সম্রাট হযরত ইমাম হুসাইন আলাইহিসসালাম নিজে ও সপরিবারে এই কারবালার প্রান্তরে শহীদ হন। ইসলাম ও মানবতন্ত্রকে জালিম শাসক ইয়াজিদ লানাতির হাত থেকে চিররক্ষা করতে। সত্যি আজও যেন সেই কারবালার জমিন হুনে রেঙে রয়েছে, আজও সেই কারবালার জমিন হুনে রেঙে রয়েছে, আজও সেই জমি কারবালা হুনে রেঙে রয়েছে, আজও সেই জমি কারবালা হুনে রেঙে রয়েছে, আজও সেই জমি কারবালা শহীদ হয়েছে, আজও সেই জমি কারবালা খুনে রেঙে রয়েছে, আজও সেই জমি কারবালা খুনে রেঙে রয়েছে, যাতে এলেম কালাম ভরা সেই দিনে বসেছিস তোরা, যাতে এলেম সেই সিনায় বসেছিস তোরা, শান্তি কমি মামা, শান্তি কমি মামা, কি ভুল এমন করেছে, আজও সেই জমি কারবালা খুনে রেঙে রয়েছে, আজ ছেলে শহীদ আমার হয়েছে, আজ সেই জমি আজ সেই জমি সে বাতাসে ভরেছে, আজ সেই জমি কারবালা খুনে রয়েছে, আজ সেই জমি কারবালা খুনে রয়েছে, শাহ হুসেন বাদশাহ হুসেন, হুসেন ইসলাম ইসলাম হুসেন, শাহ হুসেন বাদশাহ হুসেন, হুসেন ইসলাম ইসলাম হুসেন, লাইলাহর প্রতীক হুসেন, লাইলাহর প্রতীক হুসেন, আজমীর খাজা বলেছে, আজ সেই জমি কারবালা বালা জান্নাতের জমি ইমাম হুসেন না যাতে তোরি, রামে যো সকল মমি, রামে যো সকল মমি, ভুলবে না প্রিয় নবীর বাণী, আজ সেই জমি কারবালা Yeah.